السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. যেমন আপনাদেরকে ওয়াদা দিয়েছিলাম যে আগামী দর্শে নোংরা ফিল্ম দেখার কিছু ক্ষতি, যেটা স্বাস্থ্যের পক্ষে দৈহিক ক্ষতি বা শারীরিক ক্ষতি, আমাদের কি ঘটতে পারে, কি করতে পারে, তা নিয়ে সংক্ষেপে দুটো কথা বলবো, যাতে যুবকরা যুবতীরা বাঁচতে পারে, যদি গ্রহণ করে, উপদেশ গ্রহণ করলে তার উপকার হবে, আর উপদেশ থেকে যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তার ক্ষতি হতেও পারে। যে গ্যারান্টি ক্ষতি হবে বলবো তা নয়, তবে ইসলামী আইন বিধান যদি কেউ উপেক্ষা করে তাহলে তার ক্ষতি ছাড়া আর কিছু থাকে না। নোংরা ছবি দর্শনের একটা নেশা আছে, সেই নেশা একটি জঘন্য পাপ। অথচ মহান আল্লাহর নির্দেশ হল কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এখানে আল্লাহ তাআলা সূরা নূরের আপনার 31 নম্বর আয়াতে একটা নির্দেশ দিয়েছেন, মোমেনদেরকে বলো তারা যেন নিজেদের চক্ষু অবনত করে। এবং দ্বিতীয় নির্দেশ, প্রথম হচ্ছে কি, চক্ষু অবনত করে। চক্ষু অবনত করে কি, ফাঁকা মরুভূমিতে কেউ নেই আপনি চোখ নামিয়ে থাকবেন না, তা উদ্দেশ্য না। উদ্দেশ্য কি, হারাম জিনিস দেখা থেকে চক্ষু অবনত করে। হারাম জিনিস বলতে কি আছে দেখার মতো, আমাদের আছে যে মহিলাকে দেখা জায়েজ না, যে মহিলার অঙ্গ দেখা জায়েজ না, সেই মহিলা যদি সামনে চলে আসে বা সেই জিনিস যদি সামনে চলে আসে যা দেখা হারাম, তখন আমাদেরকে কি করতে হবে, চক্ষু অবনত করতে হবে, সংযত করতে হবে। এই হচ্ছে প্রথম নির্দেশ। আর এই চক্ষু অবনত না করলে যেটা ঘটে সেটা হচ্ছে নাজরাতুন ফাবতিসামুন ফাকালামুন। প্রথমে দৃষ্টিপাত হয়, তারপরে মুচকি হাসি, তারপরে হেসেছ কি ফেঁসেছ, তারপর আস্তে আস্তে আস্তে আস্তে, এই জন্য শেষকালে যে পর্যায়টা পৌঁছায় সেই পর্যায়ের জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন নিজেদের লজ্জাস্থান, শরমগাহ, গোপনাঙ্গ, তার মানে নিজেদের লিঙ্গকে হেফাজত করে। হেফাজত করে মানে কোনোভাবে যেন হারামে ব্যয় না করে, বৈধ ছাড়া অবৈধভাবে তার প্রয়োগ না করে। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এটা কার কথা, সৃষ্টিকর্তার কথা, যিনি সৃষ্টি করেছেন চক্ষু, যিনি সৃষ্টি করেছেন আমাদের লজ্জাস্থান, আমাদের গোপনাঙ্গ, আমাদের লিঙ্গ। আল্লাহ তাআলা বলছেন, সেই আল্লাহ তাআলা বলছেন, তোমরা চক্ষু অবনত করো আর নিজেদের লজ্জাস্থানের হেফাজত করো। কেন, জালিকা আজকা আলাহুম, পবিত্রতার জন্য এটাই তাদের জন্য হচ্ছে উত্তম, পবিত্রতার ক্ষেত্রে এটাই হচ্ছে তাদের জন্য উত্তম, পবিত্র থাকবে। চক্ষু যদি ছেড়ে রাখো, অবনত না করো, তাতে তুমি অপবিত্র হয়ে যাবে। কোন দিকে নিয়ে যাবে, ওই হারাম দৃষ্টি হারামের দিকে নিয়ে গিয়ে তুমি অপবিত্র হয়ে যাবে। অথবা যদি ইজ্জতের হেফাজত না করতে পারো, ইজ্জত যদি তুমি বাঁচাতে না পারো, তাহলেও তুমি অপবিত্র হয়ে যাবে। ইন্নাল্লাহ খাবিরুম বিমা ইয়াসনাউন, আর ওরা যা করে নিশ্চয় আল্লাহ সে বিষয়ে অবহিত। ওয়া কুল লিল মুমিনাতে, শুধু আমভাবে বললেই হতো, সবাই মানে এখানে ছেলে মেয়ে সবাই এসে গেল, কিন্তু না, মেয়েদেরকে খাস করে বিশেষভাবে বলা হচ্ছে। যে আমরা যেমন বলি পর্দা করে কারা, মেয়েরা, তাই না? তো মেয়েরা পর্দা করল দেখবে কারা, পুরুষরা। তো তা বলি কি পুরুষদেরকে পর্দা করতে হবে, না, পুরুষদেরকে বলা হলো তোমরা মহিলা দেখো না, মহিলাদেরকে বলা হলো তোমরা নিজেকে গোপন করো। এবারে মহিলারা নিজেদেরকে গোপন করলো, এবারে গোপনতার ফাঁকে ফাঁকে, গোপনীয়তার ফাঁকে ফাঁকে কি পুরুষ দেখবে, না, প্রয়োজন ছাড়া পুরুষের দিকে তাকাতে পারবে না। যেমন পুরুষরা প্রয়োজন ছাড়া নারীর দিকে তাকাতে পারবে না। গতকাল পরশু একজন কলেজের ছাত্র আমাকে প্রশ্ন করেছিলেন যে আমরা কলেজে পড়ি, সেখানে মহিলা অধ্যাপিকা আছে, তার দিকে তো তাকাতে হয়, তো কি করবো এই ক্ষেত্রে। বললাম মায়ের দৃষ্টিতে তাকাবেন, আপনি তাকে কি মনে করবেন, মা মনে করবেন, গোনা হবে না। যদি বউ মনে করেন, তাই না, তাহলে নিশ্চয়ই আপনার গুনাহ হবে। তাকাবেন কিন্তু মায়ের দৃষ্টিতে। এমনি যে খবর, যারা খবর দেখছেন, খবর তো সবসময় পুরুষে পড়ে না, মহিলাও পড়ে, আর তাদের তো সাজগোজ বুঝতেই পাচ্ছেন, তো সেই সময় তাকাবেন না, তাকাবেন না। যদি আপনি কাম দৃষ্টিতে তাকান তো গুনাহ হবে, আর কাম দৃষ্টিতে না তাকালে গুনাহ হবে না। ঠিক আছে, আল্লাহ তাআলা বলছেন চক্ষু অবনত করো, দেখো না। যেমন খবরের সময় যদি বাজনা হয়, মিউজিক হয়, কি করো, মুট করে দাও। ঠিক আছে, তো বাঁচবার চেষ্টা করলে মানুষ বাঁচতে পারে। আজ বলে না, যে আতা হয় আপসে আনে দো, যে বলা হয়েছিল যে গোস্ত চুরি করা মুরগে, মুরগের গোস্ত হজো, তো বললো ঠিক আছে, তো এই তো মুরগি খাওয়া হবে না, গোস্ত হারাম হ্যায়, গোস্ত হারাম হ্যায়, তো বল ঠিক হ্যায়, তো সোরবাটা কি করা যায়, বলতে সোরবা থোড়া দে দো। তো সোরবা থোড়া খেতে খেতে চামচ করে দিচ্ছে, তো সোরবার সাথে গোস্ত এসে যাচ্ছে, তো যে হুজুর গোস্ত, গোস্ত আসছে, গোস্ত আসছে, তো হুজুর তখন বলছে যে আপসে আতা হ্যায় আনে দো, তার মানে যেটা আপনি আসছে সেটা খেলে দোষ নেই। তো আপনি যদি মনে করেন যে টিভিতে আমি খবর দেখছি, এখন গান চলে এলো, এখন কোন মহিলা চলে এলো, অতএব না, এটা এরকম ওজোর চলবে না যে আপসে আতা হ্যায়, আপনি দেখতে থাকবেন, বাজনা শুনতে থাকবেন, এটা আপনার জন্য জায়েজ না। নারীদেরকে বলো, যুবতীদেরকেও বলা হচ্ছে, কল্লিল মুমিনাত, যারা ইমানদার মহিলা তাদেরকেও বলো, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাযনা ফুরুজাহুন, একই আদেশ, তারাও যেন নিজেদের চক্ষুকে অবনত করে, সংযত করে, পর পুরুষের দিকে যার দিকে তাকানো হালাল নয় তার দিকে সকাম দৃষ্টিপাত না করে, ওয়া ইহফাযনা ফুরুজাহুন্না, নিজে নিজের লজ্জাস্থানে, নিজে নিজের ইজ্জতে, নিজে নিজের লিঙ্গের হেফাজত করে, যেন হারাম কাজে, হারাম অবস্থায় ব্যয় প্রয়োগ না করে। এ হল কোরআনের নির্দেশ। হাদিসের নির্দেশ কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বলছেন, ইয়া আলী লা তুতবি'ই নাযরাতান নাযরা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আলী, কোন মহিলার উপরে তোমার দৃষ্টি পড়ে গেলে দৃষ্টি ফিরিয়ে নাও, আর দ্বিতীয়বার তাকিয়ে দেখো না। কোন কোন ভাই মজাক করে বলে, হুজুর আল্লাহ তো সৃষ্টি সম্পর্কে মানে সৃষ্টি দেখে জ্ঞান গবেষণা করতে বলেছেন, তো তাহলে কি সমস্যা, খবরদার এরকম মজাক করবেন না, আল্লাহ তাআলা যেটা নিয়ে চিন্তা গবেষণা করতে বলেছেন করবেন, কিন্তু যেটা দেখতে হারাম বলেছেন, দেখতে নাজায়েজ বলেছেন, সেটা নিয়ে মজাক ঠাট্টা করবেন না, বরং একবার নজর পড়ে গেলে মেয়ে মহিলা আসছে, বাস আপনি অন্যদিকে তাকান, আর একবার কেমন মেয়েটা দেখি এই মনে করে দেখবেন না, তাকাবেন না, খবরদার তাকাবেন না। হ্যাঁ, তবে যদি প্রয়োজন পড়ে, চেনা দরকার হয় যে কে বটে, আলাদা কথা, আপনি নিশ্চয়ই বোঝেন যে আপনি কোন নিয়তে তাকাচ্ছেন আর তার কোন দিকে তাকাচ্ছেন। একটা মহিলাটা গোটা মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত আছে, আপনি তার কোন দিকে তাকাচ্ছেন, কি দেখতে চাচ্ছেন আপনি, নিশ্চয়ই আপনার মন বলবে, মনে জানে পাপ আর মায়ে জানে বাপ, এ খবর আপনার কাছে অবশ্যই আছে। সুতরাং আলীকে বললেন, একবার নজর পড়ে গেলে দ্বিতীয়বার আর নজর তুলে দেখো না, ফাইন্নালা কালুলা, তোমার জন্য প্রথম নজরটা জায়েজ, দ্বিতীয় নজরটা জায়েজ নয়। এটা হচ্ছে আহমদ আবু দাউদ তিরমিজি হাকিম বাইহাকি সহিহুল জামের হাদিস। শরীয়তে উক্ত নির্দেশ অমান্য করার ফলে অপরাধীরা নিজেদের কি সর্বনাশ ডেকে আনে তা হয়তো অনেকেই অনুমান করতে পারে না, বিশেষ করে সেক্স ও সেক্সি দৃশ্য দেখতে দেখতে, সহবাসের ফিল্ম দেখতে দেখতে নিজেদেরকে মহা অপরাধী করে তোলে আর মহা ক্ষতি করে ফেলে নিজেদের শরীরের। আমরা সংক্ষেপে আলোচনা করব, গবেষণামূলক আলোচনা আছে, কিন্তু সেসব বলার সময় হবে না, আর আমরা সংক্ষেপে দেখে যাব কি কি ক্ষতি হয়। প্রথমত, নগ্ন ছবি দেখার ফলে মস্তিষ্কের সম্মুখ ভাগ নষ্ট হয়ে যায়। আমাদের মাথার ভিতরে কি আছে, মস্তিষ্ক বা মগজ আছে, মগজ, আপনারা জানেন মগজ খেয়েছেন, তাই না, মানুষের না, গরুর ছাগলের খেয়েছেন, তো এই যে মগজের সামনে ভাগটা, মগজের বিভিন্ন ফাংশন আছে, বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন কোষ আছে, বিভিন্ন সেরা উপসেরা আছে, এখন সামনের দিকটা নষ্ট হয়ে যায় কি দেখার ফলে, এই নোংরা ছবি দেখার ফলে সামনের দিকটা নষ্ট হয়ে যায়। আপনার ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে এ নিয়ে গবেষণা করা হয়েছে, দর্শনের ফলে দর্শকের মস্তিষ্ক মাদকদ্রব্য সেবনকারীর মস্তিষ্কের মতো হয়ে যায়, যে ব্যক্তি মাদকদ্রব্য সেবন করে নিয়মিত মদ খায়, নিয়মিত হেরোইন খায়, তাদের যে অবস্থা হয় মস্তিষ্কে, ঠিক যারা এই নোংরা ফিল্ম দেখে একই রকম মদের নেশা, যেমন মদ খোর মদ না খেয়ে সারাদিন থাকতে পারে না, একজন হিরোইন খোর যে অভ্যাসী হয়ে গেছে, সে একদিন ব্যবহার না করলে সে ভাত না খেলেও চলবে, কিন্তু আরে ও তো মদে হিরোইন কথা বলছে, পান যারা খায় ভাত না খেলেও চলবে, পান তার জরুরি, পেটে ভাত নাই মুখে পান জরুরি, ওদের তাই। তেমনি ফিল্ম দেখতে দেখতে, এই নোংরা ফিল্ম দেখতে দেখতে এমন নেশা হয়ে যায়, এমন অবস্থা হয়ে যায় যে একদিন যদি না দেখে তার ভাত রুজবে না, তার মনে স্বস্তি পাবে না, সে মনে কোন রকমের আরাম পাবে না, আয়েস পাবে না, আনন্দ পাবে না, যতক্ষণ না এই নোংরা জিনিসটা দেখেছে, ঠিক মদের নেশার মতো। আর মদের নেশাতে যেমন মস্তিষ্কে সম্মুখ ভাগের ক্ষতি হয়, ঠিক এই নোংরা ফিল্ম দেখাতে ক্ষতি হয়। বড় দুঃখের বিষয় যে আধুনিক বিশ্বের বিশ্বায়নের যুগে আজ যত্রে তত্রে নোংরা ছবির ছড়াছড়ি, ইন্টারনেটের মাধ্যমে প্রতি সেকেন্ডে 28,000 মানুষ, প্রতি সেকেন্ডে 28,000 মানুষ নোংরা সাইটে ঢুকে পশুবধ, যৌন মিলন দর্শন করছে, প্রতি এক সেকেন্ডে কত, 28,000। আর দুঃখের বিষয় যে এদের মধ্যে এক তৃতীয়াংশ হচ্ছে মহিলা, যে শুধু পুরুষরাই দেখে তা নয়, মেয়েরাও দেখে, পুরুষরা দেখে তৃপ্তি পায় তা নয়, মেয়েরা দেখেও তৃপ্তি পায়, তাদের মধ্যেও নেশা সৃষ্টি হয়। এর ফলে এত বৃহৎ সংখ্যক মানুষের মস্তিষ্ক ধীরে ধীরে নোংরা ও নষ্ট হয়ে যাচ্ছে। নোংরা যৌন মিলনের ভিডিও দেখার ফলে ডোপামাইন নামে পদার্থ আছে ব্রেনে, ডোপামাইন নামে পদার্থ খুব বেশি আকারে বের হতে থাকে, আর তার ফলে মস্তিষ্কের সম্মুখস্থ অংশ দুর্বল হতে থাকে, আর এই অংশ কোন সিদ্ধান্ত গ্রহণের জন্য বড় গুরুত্বপূর্ণ, কোন সিদ্ধান্ত গ্রহণের জন্য বড় গুরুত্বপূর্ণ, আপনি কি করবেন, আপনার কর্তব্য কি, মানে সূক্ষ্ম ভাবনা চিন্তার জন্য এটা খুবই জরুরি, সামনে মস্তিষ্কের সামনে অংশটা তো, কিন্তু আস্তে আস্তে মস্তিষ্কের অংশটি গাড়ির ব্রেকের মতো, ভেবে দেখুন আপনি যদি কোনো ব্রেকহীন বা ব্রেক খারাপ হওয়া গাড়ি চালান তাহলে সে দুর্ঘটনা হতে করতে বাধ্য। অনুরূপ অতিরিক্ত পর্নোগ্রাফি দর্শনের ফলে আপনি নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলতে পারেন, আপনার সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার সিদ্ধান্ত আপনি পাবেন না, ফলে আপনি নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন। ব্যাস, ডোপামাইন পদার্থটি মানুষের মানসিক সুখের জন্য অতি জরুরি জিনিস। যখনই সুখের কোনো বিষয় আসে, যেমন প্রচুর অর্থোপার্জন হয় অথবা কোনো বিশাল সফলতা লাভ হয়, তখনই ওই পদার্থ ক্ষরণ হতে থাকে এবং তারই কারণে আমরা সুখ ও তৃপ্তি অনুভব করতে লাগি। কিন্তু যখনই কোনো মানুষ পর্নোগ্রাফি দেখতে অভ্যাসী হয়ে পড়ে, তখনই ওই ডোপামাইন পদার্থ বেশি বেশি ক্ষরণ হতে থাকে এবং তার ফলে ধীরে ধীরে সেই কোষগুলি দুর্বল হয়ে পড়ে যেগুলি উক্ত পদার্থ ক্ষরণ করতে থাকে, আর ক্রমে ক্রমে পদার্থ হ্রাস পেতে থাকে এবং কোষগুলি নিষ্ক্রিয় হয়ে পড়ে, তার ফলশ্রুতিতে মানুষের সুখানুভূতি লয় প্রাপ্ত হয়, মানে সুখের যে অনুভূতি সেটাই নষ্ট হয়, তখন আর সে জীবনের সুখ পায় না, আরো লম্বা চড়া বহু কথা আছে। দ্বিতীয় হচ্ছে সেক্সি ফিল্ম দেখার অভ্যেস করার ফলে অপরাধীর দাম্পত্য জীবন ধ্বংস হয়ে যায়, এটা খুব স্পষ্ট, মানে সে নোংরা জিনিস দেখছে, স্ত্রীর সঙ্গে ঝগড়া হচ্ছে, স্ত্রী দেখছে স্বামী বলছে তুমি এগুলো দেখছো কেন, পরপুরুষে এগুলো দেখছো কেন, আর স্বামী দেখলে স্ত্রী বলবে তুমি দেখছো কেন, হ্যাঁ তখন আস্তে আস্তে আমার স্বামীর কেমন, আমার কেমন, এ কেমন, আমার হ্যাঁ এইরকম ভালো এইরকম চাই, হতে হতে আপোষে কি হয়, নানা রকম ঝগড়া সৃষ্টি হয় দাম্পত্য জীবনে, আর এই দাম্পত্য জীবনে সুখ নষ্ট হয়, দাম্পত্য জীবন নষ্ট হয়, অনেক সময়ে পরকীয়ার প্রেমে হয় স্ত্রী না হয় স্বামী না হয় উভয়ই ফেঁসে যায়, আর শেষকালে তালাক পর্যন্ত হতে বাধ্য হয়। আর বহু গবেষণার কথা তাকিদ করেছে যে অশ্লীল ফিল্ম দর্শন বহু দাম্পত্য সমস্যা ও পারিবারিক বিবাদের জন্য দায়ী। পর্নোগ্রাফি দেখার ফলে যুবক হস্তমৈথুন বা অন্য কোন বিরল মৈথুনে আসক্ত হয়ে পড়ে, মৈথুন তো বহু রকমের আছে, আপনারা যুবক মানুষ জানবেন, রতিশাস্ত্র পড়েছেন, কামশাস্ত্র পড়েছেন, তাতে মৈথুন বহু রকমের আছে, হালাল মৈথুন স্ত্রীর সাথে, বাকি মৈথুন আপনার নিজের সাথে যেটা করেন কিংবা অপরের সাথে যেটা হারাম ভাবে করেন, সেগুলো বহু রকমের মৈথুন, হস্তমৈথুন বা অন্য কোন বিরল মৈথুনে আসক্ত হয়ে পড়ে, কি জন্য, ছবি দেখবে, তো ছবি দেখবে তার জীবনের যে একটা মানে হিট হলো, সেই হিটটাকে তো মেটাতে হবে, তাকে তো ঠান্ডা করতে হবে, ফলে যখনই দেখলো তখনই সে বাথরুমে যেতে বাধ্য, যদি স্ত্রী না থাকে, তো নিশ্চয়ই সে বাথরুমে যাবে, আর বাথরুমে যে কি করে সেটা আপনি নিশ্চয়ই যুবক যুবতীরা আন্দাজ করতে পারে। ধীরে ধীরে সে কাল্পনিক কোন যৌনময় জগতে বসবাস শুরু করে, যা স্বামী স্ত্রীর বৈবাহিক যৌন জগৎ থেকে সম্পূর্ণ পৃথক। বিবাহ স্বামী স্ত্রীর বন্ধন তার কাছে যৌন ক্ষুধা নিবারণের মাধ্যমে অন্য কিছু মনে হয় না, এর ফলে বাস্তব দাম্পত্য সুখের কথা তার মন থেকে অদৃশ্য হয়ে যায়। নিশ্চয়ই শুনে থাকবেন, যারা হস্তমৈথুনে অভ্যস্ত তারা বিয়ের পরেও সেই অভ্যাস চালিয়ে যায়, যারা সমকামে অভ্যস্ত তারা বিয়ের পরেও সেই কাম চালিয়ে যায়। এটা শুনে থাকবেন, আপনার অভিজ্ঞতা আপনারা নিশ্চয়ই জানেন। সেক্সি ফিল্ম দেখার অভ্যেস করার ফলে অপরাধী ব্যভিচারের মতো বড় পাপ ঘটায়, স্বাভাবিক কথা। যখন এটা এগুলো দেখছে তখন নিজেও সরাসরি সেটা করতে চায়, ফলে কারোর সঙ্গে ব্যভিচার করে অথবা সমকাম করে বসে, আর তাতে যে কি নষ্ট হয়, শরীর নষ্ট হয়, অর্থ নষ্ট হয় এবং পাপ তো হয়ই। সেক্সি ফিল্ম দেখার অভ্যেস করার ফলে অপরাধী ধর্ষণের মতো বড় পাপ ঘটায়, যখন সে নিজের প্রেমে কাউকে ফাঁসাতে পারবে না তখন জোর করে জবরদস্তি করে সে ধর্ষণও করবে, কারণ সে আর সামাল দিতে পারছে না। তখন সে যে কোনো ভাবে অস্ত্রের মাধ্যমে হোক কিছুর মাধ্যমে হোক একটা মহিলাকে জোর করে সে ব্যবহার করবে, অথচ সে চায় না। কিন্তু এটার মেন কারণ হল যে নোংরা ফিল্ম দেখে তাই। অশ্লীল ছবি দর্শকের চরিত্র বিরল প্রকৃতির হয়ে ওঠে, সুতরাং বলাৎকার, ইবটিজিং, শিশু অপহরণ, শিশু অপহরণের মতো কাণ্ড, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তারা মানে নোংরা কাজ করে, যদিও সেরকম না হয়, যেভাবে হয় সম্ভব হয় তারা সেই কাজ করে, ইত্যাদির মতো অপরাধ তারা স্বাভাবিক তাদের স্বাভাবিক আচরণ হয়ে যায়। সেক্সি ফিল্ম দেখার অভ্যেস করার ফলে অপরাধীর স্মৃতি শক্তি লোপ পেতে থাকে, স্বাভাবিক কথা। বলা হলো যে সামনের দিকটা ধ্বংস হতে থাকে, মগজটা যদি ধ্বংস হয় স্মৃতিশক্তি থাকবে কেন? দেখবেন বহু কথা মনে পড়ছে না, মুখস্থ করছি মনে থাকছে না। এই যেমন ধরুন হুজুর করে বহু পড়ি মনে থাকে না, তো মনে না থাকার কারণ হচ্ছে একটা এই যৌন চিন্তা, সবসময় যৌন চিন্তা। আমরা বলেছিলাম মনে থাকে না কেন, সেদিন আমরা আলোচনা করেছিলাম যে এর একটা কারণ হল সবসময় যৌন চিন্তা করা। যৌন চিন্তা করলে আপনার শরীর গরম হবে, মগজ সবকিছু গরম হবে, আর এর ফলে আপনার স্মৃতিশক্তি ধীরে ধীরে ক্ষয় হবে। আর এই জিনিস যে দেখবেন, এই জিনিস দেখলে তো শরীরে আগুন লাগবে, আর শরীরে আগুন লাগলে আপনার স্মৃতিশক্তি লোপ পেতে থাকবে। গবেষণায় জানা গেছে যে অশ্লীল সেক্সি চিত্রাবলী দর্শন অভ্যাস পরিণত হওয়ার ফলে মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে, পড়ুয়াদের পড়াশোনায় বিশাল ক্ষতি হয়, মন বিক্ষিপ্ত উদাসীন হয়, মানসিক আরো অন্যান্য সমস্যা দেখা দেয়, ফলে পড়াশোনা চালে ওঠে। সেক্সি ফিল্ম দেখার অভ্যাস করার ফলে নাবালক শিশুদের ভবিষ্যৎ বরবাদ হয়ে যায়। যদি যেখানে ইন্টারনেটে ছড়াছড়ি হয়ে গেছে তখন ছোট ছোট বাচ্চারা, আপনার ছেলে, আপনি বড় লোক, আপনার ছেলেকে মোবাইল দিয়েছেন, আপনার মেয়েকে মোবাইল দিয়েছেন, ছোট ছোট বাচ্চাদের হাতে এক মোবাইল, মোবাইল নিয়ে খেলা করছে, আমার নেটও দিয়েছেন, আর সেই নেট যে ওপেন করছে কি দেখছে আপনার কন্ট্রোল নেই। ফলে সাধারণত মানুষ কোনটা দেখবে, ওই ছোট বাচ্চারাও একবার দেখলে পরে বারবার ওই জিনিসই দেখবে, আর তাদের জীবন বরবাদ হয়ে যাবে। যে সকল শিশুদের বয়স 14 বছরের নিচে, বিশেষ করে তাদের জীবনে অশ্লীল চিত্রাবলী দর্শনের ফলে ভীষণভাবে প্রভাবান্বিত হয়, তাদের মস্তিষ্ক বিকৃত হতে থাকে, তারা অপরাধ জগতের দিকে ঢলে পড়ে, তারা ভাবে ফ্রি সেক্সই হল সামাজিক স্বাভাবিক জীবন, এটাই হল যেমন পশুর মতো যে যাকে পাচ্ছে ধরছে করছে, এইগুলো কি, এইটাই হচ্ছে জীবন। আর বৈবাহিক জীবনে তখন তার মানে ইচ্ছা থাকে না, আশা থাকে না। যৌবনের প্রথম পদক্ষেপে সে সকল চিত্র দর্শন করে বাস্তবে তার চরিতার্থ করতে চায়, ফলে নোংরা জীবনই তার আসল জীবন হয়ে দাঁড়ায়। শিশুদের শিশুদের মনে বেশি নকশা কাটে, তাই না? আপনারা শুনেছেন ব্ল্যাক হোল বলে একটা খেলা, নেটে দেখার ফলে বহু শিশু আত্মহত্যা করছে, দেখেছেন আপনারা? আপনাদের ইউটিউবে ভিডিও তো আছে, ওই আটতলা পাঁচতলা থেকে লাফিয়ে পড়ছে। এটা কিসের জন্য? ওই খেলা, ওই একটা খেলা আছে ব্ল্যাক হোয়েল নামে, ওই খেলা খেলে তার এই অবস্থা হচ্ছে। তো শিশু যদি এইগুলো দেখতে অভ্যেস হয়ে যায় তখন শিশুর জীবন মানে এমন হয়ে যায়। আপনারা ইউরোপে আমেরিকায় শুনেছেন যে 13 বছরের ছেলে এবং মেয়ে 13 বছর বয়সে এক ক্লাসে পড়ছিল, মা বাবা হয়ে গেছে, মাত্র 13 বছর বয়সে মা বাবা হয়ে গেছে। তো হবেই, ছোট থেকে তারা এই দেখে অভ্যস্ত, বাপ মা তারা আমরা নিজেদের আলাদা ব্যাপার ওই দুনিয়াতেই আছে, এবং ছেলে মেয়েরাও সেই ওই দুনিয়া থেকে ছোট অবস্থা থেকে মানুষ হচ্ছে, ফলে তাদের অবস্থাও তাদের ওই যৌন জীবন নষ্ট করে দিচ্ছে তাদের সাধারণ জীবনকে। সেক্সি ফিল্ম দেখার অভ্যেস করার ফলে অপরাধীর নানা রোগ সৃষ্টি হতে পারে। সম্প্রতি এক গবেষণায় জানা গেছে যে অশ্লীল যৌন মিলনের ছবি দেখার ফলে মানুষের নানা রোগ দেখা দিতে পারে, যেমন হরমোন সমস্যা, হৃদরোগ, ব্লাড প্রেশার, আরো অনেক রোগ। যেহেতু এগুলো যৌবনের বেশি আপনার চাই, শরীরের হিট হয়, সেই শরীরে হিটের ফলে আপনার হৃদস্পন্দন বৃদ্ধি হয়, তবে হার্ট রোগ হতে পারে, ব্লাড প্রেশার বেড়ে যায়, আর তার ফলে ব্লাড প্রেশার রোগও হতে পারে। স্বামী স্ত্রীর পরস্পরের নগ্ন দেহ দর্শন সে ক্ষতি। তাহলে আপনি এতক্ষণ যে নোংরা জিনিস দেখার ফলে ক্ষতি বললেন, যে আপনি যদি আমার স্ত্রীকে দেখি, আর স্ত্রী যদি আমাকে উলঙ্গ অবস্থায় দেখে, এই ক্ষতিগুলো হবে না? হবে না। এখানে দেখেন, আপনি হালাল ভাবে দেখলে এই ক্ষতি হবে না। তোমার স্ত্রী ছাড়া অন্য কিছু তোমার জন্য ব্যবহার করা জায়েজ না। আর যদি এই স্ত্রী ব্যবহার করে কিংবা ক্রীতদাসী ব্যবহার করে, তাহলে তাদের কোনো সমস্যা হবে না, তাদের কোনো ভর্ৎসনা করা হবে না। কিন্তু এছাড়া যদি কেউ অন্য পথ অবলম্বন করে, তারাই হবে সীমা লঙ্ঘনকারী। আর সীমা লঙ্ঘনকারীর শাস্তি অবশ্যই আছে। তো সেক্সি ফিল্ম দেখার অভ্যেস করার ফলে যা যেটা হয়, সেটা নিজের স্ত্রী, স্বামী স্ত্রী যদি নগ্ন অবস্থায় যদি আপনার যৌনাচার করেন, তাহলে পরে সেটা হবে না। গবেষণায় জানা গেছে যে স্বামী স্ত্রী নগ্ন দেহের বৈধ দর্শন ও যৌন সংসর্গ উক্ত কোন ক্ষতির করে না, বরং তা উভয়ের জন্য স্বাস্থ্যসম্মত ও উপকারী। স্বামী স্ত্রীর জন্য এটা উপকারী। স্বামী স্ত্রী যৌনাচারের ফলে তাদের উভয়ের মধ্যে ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হয় এবং ব্রেনের সক্রিয়তা বৃদ্ধি পায়। হালাল ভাবে যদি করেন, আপনার ব্রেন ফ্রেশ হবে, ব্রেনের শক্তি বৃদ্ধি পাবে। আর ওই যে যাত্রার সাথে এখানে ওখানে ঝোপে ঝাড়ে, সমুদ্র সৈকতে বনানিতে এখানে ওখানে তাড়াহুড়ো করে যেগুলো করা হয়, লুকিয়ে ছুপে ভয়ে ইত্যাদিতে করা হয়, সেগুলো কি হবে? সেগুলো ওই ক্ষতি হবে। কিন্তু আপনি হালাল ভাবে আপনি বাড়িতে করছেন, স্ত্রী ব্যবহার করছেন, সেই ক্ষেত্রে আপনার উপকার হবে, অপকার হবে না। স্বামী স্ত্রী যৌনাচারে ডোপামাইন ইত্যাদি, যে সেরোটোনিন ইত্যাদি কি সব নাম আছে, অন্যান্য পদার্থ স্বাভাবিক আকারে ক্ষরণের ফলে তাদের উভয়ের মনে অধিক প্রশান্তি ও ভালোবাসা বৃদ্ধি পায়। যে ডোপামাইন বলা হলো, যে হারাম ভাবে দেখলে বেশি বেশি ক্ষরণ হয়, স্বামী স্ত্রী দেখলে স্বাভাবিক ক্ষরণ হয়। আর স্বাভাবিক ক্ষরণ যখন হয়, তখন সুখ অনুভূতিটা স্বাভাবিক থাকে, আর বেশি ক্ষরণ হলে সুখ অনুভূতি নষ্ট হয়ে যায়। তো স্ত্রীর সাথে করলে বেশি আপনি তৃপ্তি পাবেন, বাকি পরস্ত্রীর সাথে করলে আপনি তৃপ্তি পাবেন না, বরং মনের ভিতরে বেশি আপনার চাঞ্চল্য, বেশি আপনার দুশ্চিন্তা, বেশি আপনার অসুখ অনুভূতি আপনার আসবে। পক্ষান্তরে অন্য নারী দেহ নগ্ন দেখলে অথবা ব্যভিচারের মাধ্যমে উপভোগ করলে উক্ত পদার্থগুলি বেশি আকারে ক্ষরণ হতে থাকে, আর তা স্বভাবতই মস্তিষ্কের প্রভূত ক্ষতি সাধন করে, যেমন মাদকদ্রব্য মাদক আসক্তদের করে থাকে। ব্যাস, তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা এমন সুন্দর রীতিনীতি করে রেখেছেন যে বৈধভাবে করলে এটা নষ্ট হবে না। পূর্বেই বলা হয়েছে মস্তিষ্কের সম্মুখ ভাগ বা ফ্রন্টাল লুব যেটা মগজের আছে, গাড়ির ব্রেকের মতো, এই ভাগের কাজ হল পরিচালনা ও নিয়ন্ত্রণ করা। কিন্তু অবৈধ যৌন মিলন করা বা দেখার ফলে ধীরে ধীরে তার অনেকাংশ নষ্ট হয়ে যায়, মানে ব্রেকটা নষ্ট হয়ে যায়। যেমন গাড়ি অস্বাভাবিক গতিতে চালালে ব্রেক নষ্ট হয়ে যায়। আপনি গাড়ি চালাচ্ছেন স্বাভাবিক নিয়মে, ব্রেক, যেটা ব্রেক শু বলে, কতদিন যাবে, মনে করুন এক বছর যাবে, কিন্তু যদি ওই যে সাবাবরা চালায় দেখেছেন, কি বলে রে রাস্তায় যে কুং করে, এটা কি বলে? তাফিত বলে না, যাই না বাংলাতে কি বলে, এই নিয়ে যায় আবার পিছায়, আবার ঘুরে ব্রেক দিয়ে, মানে খুব জোরে পিক আপ দাবিয়ে যে গাড়িকে যেমন তাই করে ছোটায়, আর খুব জোরে ব্রেক, জোরে গাড়ি চালালে জোরে ব্রেক দাবতে হবে, তাই না? আর তার ফলে ব্রেক শু কতদিন চলবে? এক বছর চলবে? নিশ্চয়ই চলবে না। তো এইরকমই হালাল ভাবে আপনি যদি ব্যবহার করেন যৌনকে, তো আপনার সুখ অনুভূতি প্লাস ব্রেন আপনার ঠিক থাকবে। আর যদি বাইরে করেন, বাইরে করলে বেশি আপনার বেশি ক্ষয় হয়, এটা স্বাভাবিক, জানেন আপনি, স্ত্রী থেকে পরস্ত্রী বেশি আপনার আকর্ষণ সৃষ্টি করে, তার ফলে আপনার ব্রেন ওইভাবে ব্রেক শুয়ের মতো ক্ষয় হতে থাকে, যেহেতু আপনি অতিরিক্ত ভাবে সেটাকে ক্ষয় করেন। পক্ষান্তরে স্বাভাবিক গতিতে গাড়ি চালালে তা সহজে নষ্ট হয় না। অনুরূপ স্বাভাবিক ও বৈধ সম্পর্কে যৌন মিলন করা ও দেখার ফলে উক্ত ক্ষতির আশঙ্কা থাকে না, বরং এর ফলে ব্রেনের উক্ত ভাগটি সতেজ থাকে, সক্রিয় থাকে মানব জীবনের বহু সাফল্যের সহযোগী হয়ে ওঠে, যেটা স্বামী স্ত্রীর মাধ্যমে হয়, যেহেতু এ হল সুমহান স্রষ্টা সৃষ্টি। তিনি স্বামী স্ত্রী উভয়কে একে অন্যের পোশাক বানিয়েছেন। তিনি বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন, তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। তার মানে যখন আপোষে থাকবে তখন পোশাকের দরকার থাকবে না। তবে হ্যাঁ, সবসময় লুঙ্গি থাকা দরকার? না না না, উচিত না। কিন্তু যদি প্রয়োজনে আপনারা পোশাক ব্যবহার না করেন তাহলে একে অপরের জন্য হচ্ছে পোশাক, আর সেইখানে কোনো ক্ষতি নেই। বিবাহের বিধান দিয়ে তিনি তাদের মাঝে ভালোবাসা স্নেহময় সম্পর্কের বাঁধনে উভয়কে বেঁধে দিয়ে বলেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লায়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন। তার নিদর্শনাবলীর মধ্যে আর একটি নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন, সঙ্গিনী মানে স্ত্রী, স্ত্রীকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা ওদের নিকট শান্তি পাও। স্ত্রীর নিকট শান্তি পাওয়া যাবে, স্ত্রী ছাড়া অন্যের নিকট কিন্তু শান্তি পাওয়া যাবে না। তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও মায়া মমতা সৃষ্টি করেছেন, নিজের স্ত্রী তার সাথে প্রেম আলাপে, প্রেম আচরণে, প্রেম মানে কেলিতে এবং সবকিছুতে একটা দায়বদ্ধতা আছে। আর পরস্ত্রী হলে হ্যাঁ, হলো কোথাও মিলন, তারপর সে নিজের ঘরে গেল, নিজের ঘরে গেল, কোনো দায়বদ্ধতা আছে? ছেলে হলে না হলে কত সমস্যা, কত রকম হয়, কত রকম কোর্টে পর্যন্ত যায় বিচার, কত রকম খুন খারাপি ইত্যাদি হয়। সুতরাং অবৈধ ভালোবাসাতে সেই জিনিসটা নেই, অবৈধ স্ত্রীর ক্ষেত্রে সেটা নেই, মানে পত্নীতে যেটা আছে উপপত্নীতে সেই জিনিসটা নেই। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলা সূরা রুমে 21 নম্বর আয়াতে বলেছেন, কত সুন্দর মহান স্রষ্টা, কত সুন্দর তার বিধান, আর কত সুন্দর তার জীবন যারা এই বিধানকে মেনে চলে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সেই সুন্দর ইসলামকে, সর্বাঙ্গ সুন্দর ইসলামকে আমাদের জীবনের সর্বাঙ্গ সব সর্বক্ষেত্রে ব্যবহার করতে পারি, প্রয়োগ করতে পারি। اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين